الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون ما الله كيتي قرآن قم وحيك ربني الذين آتيناهم الكتاب إبايك اتمن الله فيدف ميهم يعرفونه إباميهم دانتي كما إباميهم دانتي كليفان إباهي رسول الله صلى الله عليه وسلم كما يعرفون أبناءهم إباميهن إباميهم قدارين إنجيفدان وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ ادي هم كهرورون اميهون گتريم بياكميهون حق فرواليه وهم يعلمون اباميهون اكن انگه حالوا مي يهودينا نصارين گه واهك ميتانگا الله سبحانه وتعالى بيان كروني كلانگه بيان كروني اباميهون نن اكليك فانو گه حقو كان كليك فانو کي حقو رسولو كان الله گه حضرتم وداگن نبي حقو رسولو كان اباميهون نن انگه اباميهون نن اباميهون گه دارين انگه فدا dariyakunole ene vismiya eha rangalang ebami hunang enge ei haggu rasulukan sababaki ebami ngo foittahuga allah ge rasulage wahake ebu rangala bayanwa allah subhanahu wa taala ebami ngo foittago taurata injiluga ekalege faanu emme fahum wadagan nawane kamuge khabar devwa fawani ebami ngo foittahuga ehin kamuge ebami hunang e foittakun ebu rangalang engen emme fahum emme fahuga nabiya wadagan nawane kan adi ebami hun ekalefanu wadaagen ne uma fahuga ekalefanu ge kibaga huri sifata ebami hun afeni fe ebami hun hama yagim ve ei allah ge haggu rasulukan ehen namas ebami hun e haggu forui ebami hun e haggu forwali e ebami hun hasada veri ege hasada veri ven haigatu hasada veri kamun ebami hun e haggu forui ebami hun dawa kura gotuga emme fahuge rasulus annanji hene mi hun ge terei banu israel mi hunge tereng emi hun dawa kura gotuga ehem ben ebami hun e haggu forwi ebami hun ekan langala inge haluga allah hu kurban al haqqu min rabbika fala takunanna min al mumtarin khalek fanu ge ras kalaange hadratun ne wani haggu fala takunanna min al mumtarin ehen kam khalek fanu shakku kura mi hunge tereng ve wada nu gannawa shakku kura mi hunge tereng uta shakku wa mi hunge tereng khalek fanu ve wada nu gannawa she kaleefan ki haggu rasule haggu rasule kaleefan ki ema kaleefan shakkunu kurawar allah subhanahu wa taala kaleefan rasul kan devvi kaleefan ku umru pulum saali saharuga ei kaleefan hira far badage holaga waniko em furtam jibril alaihi salam kaleefan ke gata wadaagen nevi wadaagen kaleefan iqra bismi rabbika allazi khalaq mi ayta kaleefan ba walevi den jibril alaihi salam wadaennu gennevi ethad duhe bande kalifan hunai wada anugane ehindu rasulullah sallallahu alaihi wasallam ra shakku aswi ekalifanuge rasul kama medu kalifana shakku wada gai ehindu ekalifanu farbada macchan ara wada gen fumma nam sitan eri kalifan ekama ekalifanuge hippulu dativi gen ei rasul kun aswaden khabaren novi ne kalifana shakku wada gai ehindu ekalifanu farbada macchan ara wada gan namam ekalifan wada gannawani ko jibril alaihi salam ekalifan akashw wada gati jabbugeteren jibril alaihi salam taxtegge mati ishinde wada ginnevi ehindu ekalifan ko wale jibril alaihi salam ko wale dennevi kalifan ekgotuke shakkunu kurawware kalifanu geti rasul kamaamedu kalifan ki hama haggu rasule jibril alaihi salam ekalifanu ge furihama sifa fuluga ekalifanu wada ginnevi ei emme furutama rasulullah sallallahu alaihi wasallam jibril alaihi salam ekalifanu ge furihama sifa fuluga deki wada ginnevi faharo ei hira far badage kaari ei adi rasul kam ge ilana oho ei rasul kam emme furutama wahiya ek ko rasul kam liben rasul kam libuni tai ehen namas tabligh ge hukum e kalifana devuni ya ayyuhal muzammil ege fahum e ayat takaffahu ge den e bawa devvi ayat tak e tabligh ge hukum e kalifana devvi e ilmerin vidala fani e ye kalifan shawgwar kurabuman allah kurabvi kame ke e rasul kama me de kalifan shawgwar kurabuma ای کلیفانا فرتن وحی استد میدو کندونی ایساب میدو کندگان دین ای کلیفانا یا ایها المزمل تم باینگل میں ویدار یا ایها المزمل می ایتن ای کلیفان رسول کو وڈا گتی ای مزمل می ایت تکم ای کلیفانا تبلیغ کرموگے امر کروی اللہ سبحانہ و تعالی فور کو دبموگے امر کروی ومياكس نبيك في كريفان اقرا باسم يكود شك بهن نبيك في اقرا باسم ربك الذي خلق من ايتكم ده كريفان رسولك بوداغتي يا ايها المزمل قم فان يا ايها المزمل وهي ايتكم يا ايها المدثر من ايتكم يا ايها المدثر قم فانذر وربك فكبر وثيابك فطهر من ايتكم كريفان الله سبحانه وتعالى امرك ربني تبلیغ کرم دینوگه تبلیغ کرم دین رسول بیکلن کی ای بیکلن وحی باوالوی ادی ای وحی میستکن فور کو دبم امر کرای فا بیکلن میکنی رسولن اصطلاحی معنی ولکل وجهه هو مولیها فاستبقوا الخيرات اینما تكونوا یاتی بكم الله جميعا ان الله على كل شيء قدیر ولكل وجهة هو موليها كم بيكف وسبه كم دينك اهل ورن نفس وي قبله هو موليها امي هون قبلك كرمت لا نماذ غن وت علقنته غ بامي هون قرا علقنته غ بامي هون كرمت لا قبله وي كم بيكف دس كم دينك اهل ور اهل ورن نفس اي حق قبلك كم غ بيس نوت باطل قبلك كم غ بيس حق قبله امي بنن الله سبحانه وتعالى غ امر فلا بيكو علقن كرم غ كرمت لا فرا ای حق قبلا دم باطل قبلا کی بہ ہم امیلن ہم جسائیں امی ہوں امیلا امی ہوں گے امیلا فوشون امی ہوں ہم جسائیں امی ہوں قریمت لا قبلا ای کم میں اللہ میں کرن کم میں بیا کب بس کم میں دین کے اہل ورن بس قبلا وے بہ ہم ہوں اڑکن تہ ہوگا ای قبلا قریمت لا دم اللہ میں کرو بنی فاستبق الخيرات تے بہ ہم ہوں ہیو کن تہ ہوگا ایک کو نہ کا وعد جہاش ایک کو نہ کا وعد ویری واش ہیو کن تہ ہوگا دنیاوی کن تہ ہوگا وعد ویرو مکی ای mana akura va fa ka me duniyavi kan tatta huga fa ekak one ekak fakhur veri ve ulun ekak one ekak vaade veri hun allah wani mana akura va fa ehn namas he yukan tatta huga goala va me ti shariye he yukan tatta huga ekak one ekak vaade veri va algon men namme fennani he yukan tatta huga ekak one ekak fa akura ta hoye me kasun kali kolla ashe kan ta kali kolla ashe he yukam ek gave jia fa akurne kam duniyavi kam ek gave jia eno gunan kali kolla ashe ke ena kolla ne kan ta duniyavi kam ek gave jia ekamak ukhrawi kamegga vejjiya dini kamegga vejjano ta heo kamegga vejjiya algon me ekakon ekak fa kurani mi ashabe kalunge terege hori khandatta kenno ebe ekalna ki heo kame fenejjiya sirru sirru ekagves naanga wah ekan kollani ekan hasil kurumatta ga awwa kurge faana umaruge faana debe kalna ki abadwe seo khandatta huga waade veri debe kal umaruge faana abadwe sunnani awwa kurge faana waade jassa wa heo khandatta hu khayb mi tabuku hangurama age dua tabuku hangurama ki ei wara taklif bodu hangurama sabab ki ei hun musum ge hangurama nikun nan jehuni hun musum ge hangurama nikun nan jehuni adi muslimun ge danduta madina ge ansarin ge dandutan e wagutu ge huri mewa kanan tayyar we e wagutu ge ami amur ai tabuku hangurama nikutuma adi rasulullah sallallahu alaihi wasallam huriha ashabuna engevi ebe kalakan heeda kurave echem mi hanguraman heeda kurash ehindu waragina be kalum warag bura masakkettak koggen e hanguraman heeda kurave ege telen ashab be kalaku evves echchen atugane kareefan rasulullah sallallahu alaihi wasallam hanguraman heeda kurman ashab be kalna gwaali me kareefan mi wada gati masakkatel libeto kaleege faanam mi fenuni yahudiyegge dandu yahudiyakum ge dandang kareefanam mi wade umi den kalifan masakkaten netto e yahudi miha kari ge ehima ena mi punani mi walum fennagash fennaga ge mi danda fendeshe naga komme bali deka fem bali diyaka emme kadure naga fem bali deka er ulah ko etan tanga fem fum wane etan irakum fem bali jenne ge nies naga komme fem bali diyaka kaduroshe ekalifan etan eta chembar dene ga tuga folo jahan de kare fano ekan kuravvi adi e livunu kuda kuda kadru kolo hippa en kare fano folo ta wada gati giya wada gen ege deba kula ebba ge ege ahlu erinna anebba hi fano kare fano wada ganna ni tabu hangura man heda kuravu Allah subhanahu wa taala kare fano rasulullah sallallahu alaihi wasallam arih wada gen nemuga kurin Allah anga wafi kare fano kare fano ga sabaku eba wadaagane kuda kuda kaduru kulan ifaange muli miyadu kalifana masai kokgen dibunuh ceke, eba bulu kurabas. Ini kalifanu ke istiqbal Rasulullah Sallallahu Alaihi Wasallam nikmatagat ya sahabu ya kalunai. Kuda kuda kaduru kolek. Eka mu kaya ke barakah yang Allah lebi eti Allah ke Rasulnya kalifanu ya sahabu ya kalunai bersama lebi urihab ya kalunai bandu bodu begin dia. Gina be ya kalunai kaduru eti kolek dibunuh. Kau me kaduru aku eti kolek kau bandu bodu. Eka barakah yang Allah Subhanahu Wa Taala lebi. Mi heukan tetahu ke eka kone ka wahada eriu. Heukan tetahu. Ama ifadang tabuku hangurama ya umaru ge faanu heda kurevvi ekalege faanu ge huri huri ha mudalegge debe akulebba edohu ge ekalege faanu mi hunna iwaran ufalu telefaanu ipula arawada ge miadu awbakur ge faana burakuri erijjati manan erene miadu den sirru sirru awbakur ge faanu heda kurevvi warumi ballale umaru ge faanu ballale urmul ge huri huri ha mudale ehangurama awbakur ge faanu mani heda kurabba mi bahada verika Abu Bakar ke faham ke khilafat kamu ke anghine, enak ke firimaru ke faham anghine, enak kantat tak geteri ke nukur lagi enak syakwa kuri khalifah. Enak ke hitir biade enak mih aku neti kan, dengan umar ke faham hitang hipulang arawa daya gati mihwa barab bodoh yo kamek. Am ikhakabis nangat iman nekang kulla ana. Ikhakabis nang. Ei firimaru ke fati be mihun nang hitir yuma ki waras sabab lewa furukan Allah Subhanahu Wa Taala. Umar ke faham daya gan nani emmen nidhimare ganu. Emihaya ehi teriwedinu mattaka emihan nu efur kan ta kolla dinu mattaka kalifanu wadaya gannawar kommeriya furtamare kalifanu wadaya gati giya wadaya ganna yure giyen ebe fene mihaku nikumegen da ta munu esfor waya salakum munu esfor waya da ta ne kalifanu wadaya ganna wi giya wadaya ganna wi beskame ne fenna ka giya ku nukurei fen huriya ka mir kurei fa ne kalifanu wadaya ganna umar kalifanu wadaya ganna wi Dewan Reves sekali faham, kami fikir ni wadah ganon ni kalifan. Nerah aku Reves mih aku ni, kau makan datang kami moon Reves ni aku. Dengan kalifan yang wadah ganon ni, Reves kami ni fikir nak. Timan Reves umur kalifan mih tang, ipulang arah wadah ganon ni mirayat mih aku ni kau macam jebal anu mika agtu. Ere umur kalifan kami wadah ganon ni, urmiyud dani kami ikhlas mih, ni kau makan, ikhlas moon ni aku. Eni tu umur kalifan hifahti mih aku. Ifahatta gadakamu munu kashukure biru abu akur gefa ekali gefa mi wadaya gannawani emihaya ma kurin kanta ta kolla adi abu akur gefa ne wadaya gannawani emihaya ne huriha kame koddi fa abu akur gefa no re gande wadaya gannawani ekali fana kir khalifa huriha mu'minun ge khalifa ekali fana min nidima ekali fana maru gefa no burun ge kurin wadaya ne huriha kame kolla adi fe mi wadaya gannawani Umar ke faham hipulang arah wadah yang awak kurang faham pura kuri neerin, hamba ibas yo kamekka. Pemikas mih yo kan tetaka wahada beremuka koneka Islam dingo walabah mioti yo kan tetahuga eka koneka tiabah mihum wahada beriwasa. Dunia bi kan tetahakunu yo kan tetahuga. Pasti bikul khayrat yo kan tetahuga tiabah mihum eka koneka wahada beriwasa. Ainama takunu yati bikum Allahu jamia tiabah mihum bi kometana kun tiabah mihum giamid dohga Allah jama kurabane kometana gavias mahegge bandu gavias kandegge garagwe kundi kundi wegen goswavias janwaregge bandu gavias Allah subhanahu wa taala tiabah mihum giamid dohga jama kurabane hama ek kavves filagen nu dewen Allah ge mashiyat fulge dashakun ebves miheka filagen nu dewen Allah riha emmen giamid dohga jama kurabane Inna Allah ala kulli shay'in qadir hama karhun Allah subhanahu wa ta'ala huriha kamigma chakkuladum antay wodigam waras kalaange huriha kamigma chakkuladum antay wodigam waras kalaange pamya kasmi Allah subhanahu wa ta'ala mudahu kamen nummi dewana faharan huriha men jamaa kuru mi makkaga mushrikun emme inkar kuri kantammi Allah subhanahu wa ta'ala dewana faharan mistakun jamaa kuru dewana fahara dirubun emi hun ekama inkar kuri emi hun ibunani kihinen he insana veyya veyya venai karita fana ve goswa umappahu Allah subhanahu wa ta'ala na qiyamid dohoga jama qurani kihinen he Allah wahi kurawani tiyabami hun emme furatama timan Allah hedde fada tiyabami hun jama qurawana tiyabami hun jama qurawana me timan Allah tiyabami hun emme furatama hedde fada adi Allah wani misal ur jassafa tiyabami hun kam bune balashe etching emme furatama faharu heddemun he undaguwani nuwata etche dewana faharan alungena un he undaguwa komme ei sikundige qiyas sikundige qiyas ei komme gotevya etche namuna enneti emme furatama hetun ei undawukanta emme undawukantan ei etche namuna enneti emme furatama alang ijad kurmaki ei undawukamaki etche dewana faharan marahamat kurmaki ei alagonwen sikundi takum visnarus undawukamennu allah mi insanaaga sikundita hugge qiyasi gotun Allah mi insanum na mi visna devani kama ko Allah dekan tabe sevvaru hama hama emme furatama heddevum ves adi devana faharak genavum ves hama hama Allah subhanahu wa ta'ala kenanga amur qurbani kama kabbu mattaka kun vaashe hama hindu faya kun ekan tabe gendan komme kas Allah subhanahu wa ta'ala wahi kurana tibami komme tanegga vias الله جماك ربانا تيباميه محشر جمادانا إن الله على كل شيء قدير ورهاك مجمتشن الله كل دومان تأي كلاك كل دومان تقام كدرشون إبسيتش كنوني كم بينه دعاني كاس قبلة جواهك الله ميك رباني ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام kaleeg faanu komme dimalakun nikuma wadaagan nikamuga vias masjidul harama dimalakuri matilaashe namaz kurabbaayo masjidul harama dimalakuri matilaashe ebahiti kaleeg faanu komme tanaku wadaagatas edimalakuri matilaashe kurimatilaashe wa innahu lal haqqu min rabbik hama karunun ei kaleeg faanu geeraskelaange hadratun haggu gotei ei masjidul harama mihar kurimatilun ei haggu gotaki mihar ei haggu giblayaki وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ ادي الله سبحانه وتعالى تيبامهم قرا كنتتك غافل ودنو غنوي غافل ودغن نوي كلامه ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجه الا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولاتم نعمتي عليكم ولعلكم تهتدون tiyabami wa min haythu kharajta kayfan nikumadaki kumme tanakun fawalli wajhaka shatr al masjid al haram kayfan kurimati ful lawashe masjid al haram adimala aina maduwa wa haythu ma kuntum fawallu wujuhakum shatra demmi asabe karuna mi amru qurbani den tiyabami hum kumme tanegawi namas namad qurairu tiyabami hum bas munu tak kurimati qurashe edimala masjid al haram adimala mikan allahu lawafa miwani li alla yakuna lin nasi alaykum hujja ay mistakun nak tiyabami hunna khilafa qiyamad duhuga hujjatan nu mattakay mistakun mehar allah me tiyanga wafa tiyabami hun ane masjidul harama kurimati lahi allah yati mehar qibla badal kurabba allah me amru kurabba ema qiyamad duhuga di yahudin nakasna bunawene tiyabami hun amille qibla badal kuriwa ke munakan hujjata tiyabami hun na khilafa ka qaimi qiyam iddo hogo nukurewene ei emme furatama qibla me yahudi inge wes qibla ei muslim unge wes qibla yahudi inge wes qibla ei masjidul aqsa yadima kurimati lagin emme furatama namal ta kuremuni mi qibla badal kurawwanden allah subhanahu wa taala qibla badal kurawwanden muslimun wes kurimati li masjidul aqsa yan adi yahudi wes kurimati li masjidul aqsa ya ei ndoran ufalun emi hun tibi ei muslimun emi hunna kamegga eggoi vaatiwe Allah subhanahu wa taala muslimun ge qibla badal kurawima memihun varar ruliya ekama eha Allah subhanahu wa taala ge amru fulu yati amru fulu awma fahuga muslimun Allah mi amru kurawani tiya ba mihun den masjidul harama di malak kurimati lawashe ei giyamet duhuga den yahudinna kan nonnane dekken evs hujjate tiya ba mihunna khilafaka illa alladhina zalamu minhum ekamaku tiyabami hun geterin aniyaveri mistakun aniyaveri mistakun mitanga muradaki ei makkaga mushrikun ei makkaga mushrikun emihun bunanete muhammad gefan moya vejje ei muhammad gefan emme furatama ekuri matilange namade kuri hendimala kare miharanak ka hendimala kase ei makkaga mushrikun bunafan te kahalech ekama yahudinnakan nobunewene yahudinnakan nobunewene ei sababaki yahudinnaki ei ilmuge ahlu eribay ilmuge ahlu eribay makkaga mushrikun naki ei ilmen neibbay hema makkaga mushrikun ekahala wahake dakkafane e masale nunei fala takshawum kalifana mihuna birwetinu washe mihuna kalifana birunu gannare mihun deke wakshawuni hama timan allah kalifana birweti wada gannaware wali utimma ni'mati alaykum wala allakum tahtadun ayti man allahu ga ni'mati yabami hunga machfuri hama qaddabu mattakay ayti yabami hunga hidayah libeto hidayah libu mattakay mikantatta ayti man allahu kalega fana mikoddevi ebahi qibla badalu koddevi ayi timan allahu ga ni'mati yabami hunga machfuri hama qaddabu mattakay ni'mai ai ni'mate gotuga allahumma bahi kurabani qibla badalu kurabun allahumma bahi kurabani e qibla badal kurabun ei timan allahuge niyamateke ekantat timang Allah mi kurabi tiyabami no timang Allah ga neemai furi hema kodde mattakai adi tiyabami hun hidayil li tiyabami hun hidayil li mattakai kama arsalna fiikum rasulan minkum yatlu alaykum ayatina wa yuzakkikum wa yuallimukumul kitaba wal hikmata wa yuallimukum ma lam takunu ta'lamun amma ifadan timang Allah tiyabami hun ga terein tiyabami hun ga tereya rasulak fonu bime ei muhammadur rasulullah sallallahu alaihi wasallam ekalefan yatulu alaikum ayatina ekalefan tiyabamihun gamachchatimang allah ga ayata tilawat kurawwae wa yuzakkikum altiyabamihun fa fa'in tahir kurawwae ekalefan fa fa'in tahir kurma kiyo kan tattakan amru kurun hiyo kan tattakurima fa fa tat fohevigen dan wa yuallimukumul kitaba altiyabamihun nang ekalang allah subhanahu wa ta'ala ge foin ebahi qur'an unganna debbae ekalefan wal hikmata adi qur'anu ge sharahaves unganna debbae ebahi sunnai rasulullah sallallahu alaihi wasallam sunnai wa yuallimukum ma lam takunu ta'lamun adi tiyabamihum nammi kurin nenge etak kame ekalefan tiyabamihun unganna devbay e kurin ebamihun nenge etak kame ebamihun ekalefan unganna devvi e asaw be kalun e makka ge mushrihun ge tereng ekalefanu ge asaw be kalun hawuni e makka ge mushrihun ge tereng kuri ge tane dorren nodanna mihun e emme fahun e mihun vegen de ilmu erinna ilmu rinna vegen dei rasulullah sallallahu alaihi wasallam ga arihum wahi ga ilmu ungenu ni ebami hun ungenu ni ma ebe kalun ilmu rinna vegen dei den allah mi hikuruni fazkuruni azkurukum tiyabami hun timang allah handuma kurashe erun timang allah tiyabami hun handuma kurawa husi allah alugon men handuma kurima ekalang alugon men matin handuma kurawa ani alugon men matin kalang handuma kurawa ma ki koba ايي كلاڠ رحمن الگون من لڤون الگون من قرا دواتن كلاڠ اجابه كو دڤون ايي كلاڠ الگون من متين هندما كورماكي هندما كورماكي اهم الگون من كلاڠ متين هندما كورن گبجي هندما كوراني اي ذكر كورون الله هندنا حبير ذكر تكا ادي دنياي الگون من هيدا كورا حريها بغتهك رسول الله صلى الله عليه وسلم الگون من انگا وافا ذكر تك كورون نماز برابر قائم كورون نماز كي ذكر نماز كي ذكر كوروان گينا گينن كيوم كيوم اي ذكر ei qur'ana ki emme bodo dikuru emme bodo dikura ki kirti qur'a allah kiirti qur'an ga bahi korban inna nahnu nazzalna dhikra ama korun timang allah dhikru ba wale bi me bahi kirti qur'a kiirti qur'ana ki emme bodo dikuru emme kalaang ga matin algon men handuma kurima ekalaang algon men matin handuma qur'ani ekalaang algon men handuma kurawu maki ei kalaang ga rahmal lev men algon men macca adi algon men na jehifawa musibah ta dur kurawu algon men kura du'a ta kalaang ijaba kurawu ei kalaang algon men ga matin handuma kurumaki kurawu maki emme algon men jihe ba kalaang ga matin handuma kuran erum kalaang algon men matin handuma kurawani ehnun algon men uriha rahmatakum mahrum wegen hingada algonu duwata kin kalaange jaabe nukodde baane kalaange algonu menge ekalaange matin algonu men handu manu kuranya kaaye ekalaange matin algonu ekalaange kura zikru te ekalaange zikru kurumuga mashghul wejje miha rasulullah sallallahu alaihi wasallam qurbani miha ku allah ge zikru ga mashghul wejjiya eena ge huriha beenun takin allah fudda de baane ei eena nu denne wi kamuga wi sallallahu ena allah zikuru kurumuga bagutan hedegen de ena ekan ena ge amilla nafsak kamakad dannawa ka baguten noy misala kam muli haviru ekkon ena heda kolli allah ge zikuru ga haviru kiyam huri zikuru takkiyam muli haviru ena heda kolli ena ekan baguten noy havira ko allah han echched dannawa ena ge amilla nafsaka allah ekam ko dene wodigen ve ena bure bodan eba allah dene wodigen ve ena beenu wakanta ena bure boda im rasulullah sallallahu alaihi wasallam hadisul qurawani Allah enage behenuta fuddaya devana adi ene neegi huri enage behenuta bas Allah fuddaya devana ena zikuru kurun ei warab bodu kame zikuru kurun mati demi hunna mihan Allah abadu was rahmailallahan abadu was rahmailallahan surullah sama sabe kono hadisul qurawa fawe tibamen ge duta Allah zikuru kurun abadu was temma la faba bahatta abadu was ei zikura ki ei mu'minun ge hatiya aro zikuru kurumun Allah subhanahu wa ta'ala ene nenge etang etab beenun take ene Allah subhanahu wa ta'ala fudda dewa adi etang etam musiba itaken ene ge macchan annang oi ekalange ufullawa ema ekalange matin algonu men handa kurar ekalange angawani erun ekalange algonu matin handama kurawwa den ekalange algonu matin handama kurumge adi hemmane wesebai ei malaike be kalunge terege ekalange algonu men ge nangannu gannawa kiha bodu fakhuran ei malaike be kalunge meduga ekalange zikru qurami ha ganan gennu insana gena ei warab bodu fakhure এদ্দহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবা মিদান্নাওয়ানি উবাই ইবনে কাবা কি এই আসহাবে কালুমকে তেরেগে হুর এম্মে বড় গারি এম্মে বড় কারিয়াকি এই উবাই ইবনে কাব একালেগে ফানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরআন এই উবাইয়ে তিমান কালেগে ফানা তিমান রাসূলান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর কুরাবা ফিয়ে কালেগে ফানা গমচ্চ গুরুয়ান কিউম কালেগে ফানা গমচ্চ গুরুয়ান কিউম এবাহি কালেগে ফানা আডওয়াহং ইননাওয়াতে তিমান কালেগে ফান কালেগে ফানু গারে হুকে গুরুয়ান কিয়া বিদালওয়ানান এই উবাই ইবনে কাব বিদালুই কালেগে ফানু গমচ্চরে বাওয়ালে বুনে কিতে গুরুয়ান কালেগে ফান তিমান তিমান নেন হে কিয়া দেবামবি দেন এই হিন্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফাদেন আমর কুরাবা ফিয়ে দেন নেই মিনি কামেতি আলাগে নাং আল্লাহ আমাগে নেই হে দেন নেই আয়কে এই উবাই ইবনে কাব উফালুন কিতে গুরুয়ান ফেটে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুরিহা মাখলুকুঙ্গে খালিক হুরিহা মাখলুকুঙ্গে খালিক এ কানাঙ্গে মিহেগে নাঙ্গে গেন্নেবুং এই মিহাকাল্লিবে বরাব বড় ফখরে নিয়ে দু আলগণ দুনিয়া গবড় রাসকালা কলগণ মেন গেমি তেরে মিহেগে নাং গানে ফিয়ে না উফালু মারবেসেদা ফালু মারবেসেদা এহা উফাওয়ানেন এই আদি দুনিয়া গে রাসকালে মাখলু গেন আল্লাহ গানি কামেত এ নাই কি সেই আমার নিকামেতি মাখলু গেন আল্লাহ আদি কিতামে বারো গাছ খান দেখ কিয়াস এ নাই কি আমার নিকামেতি মাখলু গেন আল্লাহ এ আমি দোগে এ নাইস মাসার কুরবানি আমার উরিয়াং আলু এবেসে চিনা তাকুস মা একমক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুরিহা ফারাতেক গে খালিক মুলি কায়নাত গে খালিক এ ফারাতেং আমি হে গে নাঙ্গাতুং এই কি হা বড় ফখর খাবা এমে আল্লাহ এবাই কোরআন তে বামি হুন তিমান আল্লাহ গে মতিং হাদমা কুরা রে রুন তিমান আল্লাহ তে বামি হুন মতিং হাদমা কুরা বা হুশিমে ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন তিমান আল্লাহ শুকুর এ রিওয়াত তে বামি ওয়াশকুরুলি তিমান আল্লাহ গে নিয়ামত তে কা তে বামি হুন শুকুর এ রিওয়াত ওয়া লা তাকফুরুন তিমান আল্লাহ কাফিরুন ওয়া রে হারাম করুন ওয়া রে তিমান আল্লাহ রে নিয়ামত তে কা হারাম করুন ওয়া রে তিমান আল্লাহ গে নিয়ামত তে কা তে বামি হুন শুকুর আদা কুরা রে কোবে নিয়ামত তে কা শুকুর আদা কুরমা কি আমা নিয়ামতের লিবেরা আলহামদুলিল্লাহ এহেম বুনুন তাহা মায়কান শুকুর আদা কুরান জিহে এবা দুলুন না তিমাগে গুণাবান তাকুং শুকুর আদা কুরান জিহে মূসা আলাইহিস সালাম আল্লাহ মিদান নামানি এই হুরিহা শরীয়ত তে গ আল্লাহ শুকুর আদা কুরমাং এতাং এতাং আয়তেং এ হুরিবা ওয়ালা বা কুরি গে ফাইতাও গাস আদি কিরতি গুরওয়ান গাস একডাং গে দেবি নি আমি তাক শুকুর আদা কুরমাং অন্নানি আঙ্গাবাস আল্লাহ ওয়াই কুরা বা হানতি আবা আমি তিমাং আল্লাহ গে নিয়ামত তাক শুকুর আদা কুরার লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম তেবামি হন তিমাং আল্লাহ গে নিয়ামত তাক শুকুর আদা কফিয়া ইথুরা দেবা হুশিমে ইথুরা নিয়ামত তাক দেবা হুশিমে ওয়ালা ইন কাফারতুম ان عذابي لشديد اي تبام انت من الله نعمت تكن حرام كور وجا دناشه تمن الله كي عذاب غدا فدا ويگم وي اما كين شكر ادا قران موسى عليه السلام الله سوال قرباني اي الله كيف اشكرك يا ربي كين هي تمن كاي فانو ابا الله الشكر ادا قران ابا الله نعمت تك شكر ادا قران اي الله كي كي وحي قرباني موسى عليه السلام دناني شكر ادا قرباني کوئی گوي الله مي انگرا دبا موسى عليه السلام الله وحي قرباني ইন আতাতানি ফাকাদ শাকারতানি ওয়া ইন আসাইতানি ফাকাদ কাফারতানি কালেগে ফানু তিমান আল্লাহু গে হুরিহা আমর তাকা কিয়ামান তেরিকান আদা কো ফিনামা আদি তিমান আল্লাহ মানা কুরা বিকান তাত্তাকুন দুরুবে রাক্কা তেরি ওয়েজ্জে নামা এ তিমান আল্লাহু গে নিয়ামত তাকা শুকুর আদা কুরমা আদি তিমান আল্লাহ উরদিজ্জে নামা ওয়া ইন আসাইতানি ফাকাদ কাফারতানি তিমান আল্লাহু গে আমর ফুলু তাকা উরদিজ্জে নামা এ তিমান আল্লাহু গে নিয়ামত তাকান হারাম কুরমা এম আলগণ মে হামে কানে দুলুং আলহামদুলিল্লাহ এম বুনু মাকুন নু ফুদে না আল্লাহ গ নিয়মত তাক শুকুর আদা নু করে মের আলগণ মে না আল্লাহ মে দেবি নিয়মত তাক গুনা আদা নু করে বেন আল্লাহ কি তুগান গ বাহি কুরআন ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহ লা তুহসুহা তেবা মি হুন তিমান আল্লাহ গ নিয়মত তাক গুনা আদা দু কুরিয়া সে গুনা আদা দে নুয়ানে এহা বারান নি হামে কানে নেওয়া লুম গ নিয়মাই মি নিয়মাতু গ আগু সালগণ মে না মুলি উমুরু গ মাসাক্কে কুরিয়াস এগে আগে গাদা নুয়ানে মুলি উমরুগে হেও কান তাক কুরিয়াস হামাই কেন নেওয়ালো মুগে এ নিয়মাতুগে আগু আলগণ মে নাকান আদায় নকুরে মে ইবু মুগে নিয়মাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবু মুগে বাহার আলগণ মে দেব্বা হামি ওতি নিবে মি হা তাসাব্বুর ওয়ান একান মিসাল একান আডু ইবে মি হাকু বরাবর আডু ইবে মি হেগে ইবুং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিতে ইপা ফিনান এ নিয়মাতুগে আগু বাজাম ওয়ান হামাই গতল লুলা ফেন নামি হেগে ফেনুং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিপা ফিয়া এ লুলুগে নিয়মাতুগে আগু এনা বাজাম ওয়ান কামাল কোন মেনা মিহার ফেন নাও মিদানি কামা কো মিগে আগে বাজানে নকুরে বেস মিয়া আগে বাজানে নকুরে আলগন মেঙ্গে হমমে ইনসানেগে হাসিগানুগে তেরেগে এবাবে তিন স্টেক ফাস্ট তোলা স্কুল tinsate ka fastola sulu rasulullah sallallahu alaihi wasallam hadis sulu qurbani ein komme hule hulaka komme hule hulegge macche komme duwa ko sodagate kurun komme mihege macche wajib wegen e rafe hulutaku ge shukuru adawan e hulutam mi masakke kurum kurumuge ki masakke kurani huluta ki ha bodu niyamaten mi ein hule masakke nukofia e nan ege agwa lazamwan tin satega fastola sodagai komme duwahaku kurumuge kula danakan ka kalli bigen wani tin satega fastola sodagan wiji kuram waji ei mulutahuge e niyamatuge agu eran e adawegen dan tin satega fastola sodagai komme duwahaku komme miha kurima allah subhanahu wa taala ge dharmawantakamu kanta maaf kuramu ei adi henkame allah subhanahu wa taala mi ummata mi tiwarabbod dharmawantae wodigenfa andar diye wodigenfa rasulullah sma hadis pokana buhana maduge derakwai komme duha kurami ha etin sateka fastola sadagai kurifadae komme duha kuluhana madu kurami ha etin sateka fastola sadagai kurifadae ema algonu menna allah subhanahu wa taala mi devwa fa niyamaitaka shukuru ada kuruma ki ekalang engevi gotan algonu men ulun ei hama ekani dulun alhamdulillah ibunu mennu algonu men allah subhanahu wa taala engevi gotan ulun erun ekalang adi iturang algonu men niyamaita devwa komme akas allah me hikurawani washkuru li timan allah gani me takashkuru ada kurahre tiya bami e shukuru ada kurma ki ei kenanga nahi kurawi kan tatta kun durum amur kurawi kan tatta kurum wala takfuruna tiya bami timan allah ne me takan haran kurunu ashe haran kuruma ki kenanga uredun kenanga amur kurawa fa amur takan algon men uredun kenanga nahi kurawi kan tatta kurum ei allah gani me takan haran kuruma ki allah gani me takan haran kuruma mi hangeti inzar wasa ena allah ge azab birweti was allah ge azab hama bagutum we saung ekashi genbe emi hege macha allah le biniyamet takan haran kor wa mi ha ya ayyuhal ladina amanu ista'inu bis sabri was salah inna allah ma'as sabirin ya ayyuhal ladina amanu e iman we jemis takunne tiyaba mi hun ketteri kama namadun madadan edesh ketteri kama namadu ketteri kamuge zariyan adi namaduge zariyan madadan edeshe tiyaba mi hun inna allaha ma'as sabirin hama karun allah subhanahu wa taala wodigannawani ketteri nayukay ekanaange rahmata ekanaange madadami huri hachibani ketteri nayukay ehma allah subhanahu wa taala mi angawani ketteri kama namadum madadan eduma ei kihine ketteri kama namadum madadan edeyen algonu menna musibate jehe hindu algonu menge jehe ketteri wa adi derakwen namade kurun e molo ituru musibate jehe bagutuga derakwen namade kurun molo ituru allah subhanahu wa taala nage hita mo fullawa ketteri wefa derakwen namade kurun ema ketteri uma meti allah subhanahu wa taala angawa ketteri uma ki musibate jehe bagutuga ketteri um ege fahun ketteri uma non e eddo ko rasulullah sallallahu alaihi wasallam wada ganno kalifana me feni wada ganno an hina kuro e hera ni med enage darifulu marwege ehin rasulullah sallallahu alaihi wasallam ena taziya vidalavi ehin namas ehinami bunan ehina kanne ge allah ge rasula kan ehina ammihe ka muhatab kura fa den ehinami muhatab kura ang hemiha rasulullah sallallahu alaihi wasallam ya khaliyak ki hinan he gani timannajje ka me de musibat ejje khaliyam mi musibat jehnu nama e gani khaliyam wes mi gotam mi meru ang hemiha ka rifana muhatab kuri ehina kan ne ge ai allah ge rasula kan ekari fandem wada genne wi hem ehen hadis sul kurav wafa wada genne wi made ashabe kala midan nawani kampulege kan nege allah ge rasula ai ehin de kamana ekama war deravegen kamana mi wada genne allah ge rasula kariha wada en kamana ma fange di wada genne nawani ehin rasulullah sma hadis sul kurav bani innama sabru inda sadmatil ula ketteri kama ki ei emme furata musiba jehe lagutuga emi ha kibag hunnan jehena sifaike saka darifulu marwi mege em mastwas fahun komme mi ha kas ketteri kan libeen komme miha kasi dibene hadanne tene kanta ema ketteri kama ki aslu musiba jehe wagutuga ena ketteri wan jehe ni ema gana rasulullah sallallahu alaihi wasallam hadis bas kulaga aswae mu'minun ge kanta mu'minun naki emi hunge huriha kame kama kame du ajabu wan jehe baike ehem baye kan nuwe kame e nasibel dibe kan nuwe mu'minun naki emi hunge huriha kama kame du ajabu wan jehe baike e ki hine rasulullah hadis prokani in asabatuhu sarra ushakara fakana lahu khair enang heu kame nuata niyamaten allah da wahidu ya shukuru ada kure ekan enang heu wegen we wa idha asabatuhu dharra wa dina musibat jahijjahindu sabara fakana lahu khair ena ekama ketteri we ekan enang heu wegen we rasulullah hadis wala mi evs bayaka mu'minun fi wa'ihin evs bayaka libigen wa kamen nunei he okamen niyamatel libunas allah ashkur adi musibate je hindu kamak ketteri ei mi ayatu ga allah he bay korwane ei imam je mista kunne ke ba mi hun ketteri kamunna adi namadun tie ba mi hun madadan edeshe musibate je hindu ekamak ketteri washe adi namad kurashe namad kurma allah subhanahu wa taala na kiban e musibai fillawane rasulullah sallallahu alaihi wasallam ke kurin ei isa ge fanu ge zamanu ga ulun warabbod alwariye warabbod alwariye e enake namaki juraij juraij warabbod alwariye allah abadu al khamu ga ena heda kurani eddo ke enake mamma juraij ge mamma juraij mi ko walan juraij aspalare e hindu juraij mi huruna ma da fatta juraij me hi dipla mi arani mamma ge haggu he mamma ge haggan he iskanden wat allah ge haggan he den hi pulan ara wada ge allah ge haggat he iskanden he mana maadu ni ma fe daan den namaadu kon ni nimigen intizaru ge mi inna mamma ge wala to mamma ge wanul anek ka juraij namaada fette hi hama fette hi har mamma ge wala hama e gote juraij ge hitan mi yedi juraij nu diya tim mana farose kan tak kurai ma mamma me punani khale maren nuane khale bodu tuhumate ganu bediye badu dua kurabi maam fenge badu dua ki daringe hakwa allah ijab kurabana maam fen kuraba badu dua e maam fen darinna badu dua ko gennuana oligem bes darinna dimala badu dua e buna gennuana allah ijab kurabana maam fen daringe macha kuraba badu dua allah ijab kurabana ema darinna kanwana darin ane badu dua kurar komya kas mamma mihem buna fami diyai detin duas kol fahun magumacha vihe anhena magumacha vihe fi anhena ehindu miistakun enage vashayale ahi vashayang ena kyarimi ahani ti kahuga dariyen enai purani juray juge tari juray juge de miistakun laaku itbar quran laaku ihtiram qurabe kale juray jaki miistakun kama hairam hairam en juray juge ari hanga si miistakun ahnare juray juge nikoba dar me miistakun nubai chi sadan den gon fara juraya jati mono khale bala bala re forwi gen inde alwariya kam wegen quran nubai kan tasir rusilu miriya kan quran nubai kan ta denne kon kam heti wana kuri denne mi magumacha biha anhina ena buna fiye kali as ehindu kulliya ka juraya ju hitan eri ami mamma ke badu duaye timanna me jehuni ero emi hun faawanun na juraya jati man ukani mitibe juraya nu mad kolla yakkade kiman nai ba anname den juraj wada ge mamma kari maafan edi mamma ge maafo hoti hoda fe kade ge faana derak wen namade kurai derak wen namade ko fa allah dua ko fa hu samange danna fa juraj ni ko wada ge danna ni kujja gen naase e bihe kujja gen naase e hindu kujja gen ne unu juraj gari ha ken juraj go unga e kujja da fa juraj ge kujja suwar kurani kale ge bappa ki ka ko me adi to pulu demme bihe kujja ende kujja jawab edini ti manna gappa ki mi weni tanegge bakaru hu yappan ulai mi ek emmen kurimati ga allah subhanahu wa taala juray je bariya ko devi eye kale fan namadun e madadan e duni allah subhanahu wa taala ge hadurata allah wahi koroni ya ayyuhal ladina amanu e iman ve jemi istakunne ti ebami hun ketteri kamunna namadun madadan e deshe hama karrun allah subhanahu wa taala wodi gannawni ketteri na ehu kai adem yoti shahidunna behe gotun ay shahidunna behe gotun emi honna ki marwefa haqiqatu ko marwefa ba nune e wahakata den irada kurawiya den anna beyak shahidunna behe gotun wahaka dakkani den mire sual oi puda kudin mire oti sual ami ma sual kurun fasham di hama ay bekar kame kama koggenwa insanegge gaburuge kashiyen hituram kuranjeyan e karikole fenejia gos riti ko walakole kone ha walan jiyen gaburustana tereya yang aniyay kok gennwa munafiqkan e nuwan engena miyaka e allah dena wadinga mane nakki munafiqkan den hori munafiqunge bay sifata munafiqunge sifata e ki e dogu he duma khiyana etteriuma waad wajjami e khilafuhuma mi sifatake munafiqun ekamaku ekanta hunna miha ki ei kafarenno itiqadi munafiqenno itiqadi munafiqa ki ei hituga kafar kam forwafa beeran iman kam faala qurani ehen egene allah ema dogu hada mi hege faatu namadu sohhawana ගුරුවම් මුබාරතුග කියවුම් ගුරුවම් මුබාරතුග කියවුම් ඒනගෙ හි ඉඛලාස් දෙරෙවිජ්ජ ආරංගලෝ එකමකු එයන්නුන් අස්ලු මුබාරතුග කියවම කියේ හොකන්තෝ වාද විරුමෙන්නුන් ඒ මුබාරත් නම් මි බාවනි කුදින් ශාවගවරි කුරු මට්ටක එකම කුදින් වාද විරවනියන්නුන් ඒ එංගෙජ කුදින් වාද විරුමක් කි කොබ ගින ගිනෙන් ගුරුවම් කියවේ තොමසයි කුමානික කපුර ගින නිස්කීතු ගමිසාලක එයි වාද වේ මෙහන වික්කුම කියේ අස්තෝ තිකොන් කහසුවාරි තිබු දුවා කුරිතමි යක කහල කම අහෝයන් කොග්ග නහරාං කම හරාං කම එහෙ කොග්ග නොවාන යාරු සුවාල් කුරානි තංකොල රංගල සුවාල් මීති මී ඒකම කියෙව්වස් මියකුණු කුරානේ කම බිරුවස් ගන්නානේ මියක ගාබුරු කොණෙන් කාව ගන්නානේ කික් කුරාන් අන්න මුනාෆිකුන් නකී ඒ අස්ලු මුනාෆිකුන් නකී එතෙර ෆුරුන් කාෆරුකම් ෆොරවාෆ බේර ෆුරුන් ඊමාංගම් ෆාල් කුරානියා මුමිනුන් ගතරේ ගෙනම් බුරන් තියොන් නකී මුමිනකේ දැන් මුමින් නමාදස් කුරාන් එකමක එතෙරේ ගම යොන්නනි මුස්ලිමුන් නායිදි කොලකමා දාවා ඉතරි කමා අල්ලාහ කාෆිරුමා දීනම් මලාමයි කුරුමා මිකායකන්ත එතෙර ෆුරු ගෙන ෆොරවායන් උරි ඒ මුනාෆිකුන් නකී ඒ නරකයාගේ මේ අඩීක වනේ මිය එම්මේ අඩීක ඔහු බේරුරකුන් කාෆර නොවැයන කියන බේරුරුන් කාෆර වානි කාෆර වඤ්ඤා වංජින ඉතර පුරුන් නායකී එන්නු අදි මුනාෆිකුන් නේ මුනාෆිකුන් කුරාන බරාබර නමා මුනාෆිකුන් කුරාන බරාබර ඒක නරකයක් ගෙම්ම ඇටි කියාමෙද්ද රෝදවසි ෆාන හජ්ජුස්වාන් මර නමාතු ඉෆ්තාර කොෆාන ඉෆ්තාර නුකුරුන් ඒ වරබ් බොඩු ෆාෆ ඒ වරබ් බොඩු ෆාෆ ආ නොහෙලම කි උසුර එහෙන් නමස් ගස්තුග එහෙන් කොග මිසාලක හතර කොටි බෑග නිදාසි මිහයි නයි නිදනි නාදනු තෙදුම් බෙග දෙගන හතර කොටි බෑවන් දැන් උල උලෙ නිදීම එගමානේ කියන නමාදනු තෙදුම් බෙග නේ නිදි එහා පහුන් නිදාසි එකස්නු මං හේදෙවේ තේරුම් දි අනගෙත් ඔහොත් ඔහොත් නුදුර නුදා නිදෙජ්ජ අශෝයගෙන් නිදාසිය වුදුදාන ආ දැන් ෂේහෙන බලන හරාම එකකම බේකාර අමලෙන් ඒ බේකාර අමලෙ බේකාර ගොතු ගොති වගුත බේකාර නු කුරාශ හේකන් තත්තහුග වගුතන් හේද කුරාශ බේකාර කන ෆෝහි වසුන්නානේ රංගල කන්ත කොල්ලේ මිසාලක හේ ගුරුවන් රෝලෙන් අඩව හැ නංගල කන්ත සවාබුලි බෑ ඔහිම සුණන කුරයන කන්ත ඈ දම්වීම එනං හේද වෙනකන් ගෙන් ජීහන හේදන් නියෙක් ගණගෙන ඉදන් ජීහන ප්‍රතිස්නමාද ගඩියෙන් එච්ච සෝනා කොබහට නොත හේලා බරාබර ප්‍රතිස්නමාද හේලා මිහ කරි ගෝ ආශේ බුනස ආහෙන් කුජ්ජ හුනෙත්තද කුඩ එහෙන් කුජ්ජ ආයනමද කුරන් ජීනම හේදා ගොතන් එන උලෝගේ එම්මේ හොරතම කමකන් එන ජීනනවාද කුරා එම්මේ හොරතම කමක ඔහොම එන්දරමද ගයිබ ෆෝතස් එනහම හේලෙවේ ඉරු එම්මේ හොරතම කමකන් එන කුරන් ජීනව තිස්නවාද කුරා මෙන්දරමද ලස් කොක් ගන්නවා නේ මුලින් නොබෑ කන්න ඈ නෝනේ දංගු කුරන් ජීව උදු කුරාර දංගු කුරම කිසුන්නත උදු කුරාර දංගු කුරම කිසුන්නත ඒ වුදු කුරාර දංගු ගුලන් ජීයන හොරියා කුදිමස් ගේග වුදු කුරාර දංගු ගුලන් ජීයන ආමි කුමි කොළොම් කොම්බගුතෙන් හේ එයි ගායක් ගඩක ඉරු තීරක් ගෙමින් වරන් අරාවරු දැන් බලයි ඉරු අරාතා ගායක් ගඩක බෑගඩින් හැරු පහුම් නවත 20 කමිනට එහැ අයරු පහුම් එයෙන් මෙරාලෝ ගාඩේ geetere sunna ikkurun emran galiche aa sunna maatu asi hena ama bangge ko ima hatar ko ikkurun jehe puran vi sawabu di ben ha atu sunna maatu bangge ko ima hatar ro ko ngeba varswale bitto aa pure ha idu ho kerikan katilaagu bihar bekar sawal ko Suwar koran je ni buddhi er suwar kuda kudin vias a ai duah ki ai Allah subhanahu wa taala muslimun ufa kur matta kala wafa duah e duah goti kaboy hadare kaboy sedima ta ufa kurave